উঠি দেখ হৃদয়ে লাগে দোলা তোমার জন্য তো চোখ রাখি খোলা ধীরে ধীরে তোমারি প্রেমে প্রথম ছোঁয়ায় হয়েছে আমার মনতলা তোমার জন্য দু চোখ রাখি খোলা।